পাপ বিদগ্ধ জীবনের মহাপরিণতির কথা ভেবে মুমিন যখন হৃদয়ের সকল আকুলি বিকুলি প্রকাশ করে ক্ষমার জন্য হয় উতালা, তাই দোয়া। দিশেহারা মুসলিম দোয়ার পদ্ধতিগত ভুলের আবর্তে ঘূর্ণায়মান। এসো ফিরে তাকাই রাসুলের দিকে, দোয়ার পদ্ধতি শিখে নেই তাঁরই কাছ থেকে। হায় গো দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। রাসুল যাহা দেন তাহা আমল করো সব জনা, নিষেধ গুলো দাও ছেড়ে অন্য থাকেও করো না। আমল বরবাদ হবে সবই ফরমিয়েছেন রব্বানা, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। সালাতের মাধ্যমে চাও গো ফরমিয়েছেন রব্বানা, বাকারাতে আয়াত আছে পড়ে কেন দেখো না। সালাতের মাধ্যমে চাও গো ফরমিয়েছেন রব্বানা, বাকারাতে আয়াত আছে পড়ে কেন দেখো না। সালাতে মোনাজাত করো সালাম ফিরার পরে না, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। চুপে চুপে সঙ্গপনে ভয়ভীতি দিয়ে মনে দোয়া করো মুমিন মুমেনা, চুপে চুপে সঙ্গপনে ভয়ভীতি দিয়ে মনে দোয়া করো মুমিন মুমেনা। কাই মনে চাও গো সবে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারী মন্দ ফরমিয়েছেন রব্বানা, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। আদম নূহ ঈসা মুসা কেউ তো শাফাত করবে না, দয়ার নবী সেজদায় কাঁদবে নাজাত দাও গো রব্বানা। আদম নূহ ঈসা মুসা কেউ তো শাফাত করবে না, দয়ার নবী সেজদায় কাঁদবে নাজাত দাও গো রব্বানা। হাত না তুলে সেজদায় কাঁদবে হাদিস পড়ে দেখো না, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। সালাতুল হাজত পড়ো বিপদগ্রস্ত যে জনা, নাজাত দেবেন দয়ার আল্লাহ হাত তোলা তো লাগবে না। সালাতুল হাজত পড়ো বিপদগ্রস্ত যে জনা, নাজাত দিবেন দয়ার আল্লাহ হাত তোলা তো লাগবে না। হাদিসের আমল করে নেকি বরবাদ করো না, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। ইনুস নবী মাসের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে হাত তুলে তো কাঁদলেন না। ইনুস নবী মাসের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে হাত তুলে তো কাঁদলেন না। তাদের দোয়া শুনলেন আল্লাহ মৌদের কেন শোনে না, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না। হাত তোলে কেউ তোলে না তানিয়ে কত ফেতনা, যুদ্ধ জাহাজ শত শত তর্ক বাহাজ কত না। হাত তোলে কেউ তোলে না তানিয়ে কত ফেতনা, যুদ্ধ জাহাজ শত শত তর্ক বাহাজ কত না। মোনাজাতের মানে আজও হাদিস পড়ে জানলাম না, দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না, হায় গো দোয়া করা আজও শিখলাম না।